জল জল শহর তো শহর তো ডাকছো কেউ নীরব ঢেউ এখানে বি শহর নিশ বলিতে গলিতে শহর তলিতে আকাশে মাটিতে কিসের ডাক বন্ধু সাটারে নিয়ন বাহারে আমার শ্বাসগুলো মুক্তি পাওয়ার কখনো রাতে ফুঁড়ে একটা মায়ালো এখনো ঠিক আমাকে ডেকে বলে ফিরতে হবে পথে তোমার আমি কে সঙ্গে নি তবুও ফিরে দেখি কখনো রাতে ফুঁড়ে একটা মায়ালো এখনো ঠিক